মনে পড়ে মনে পড়ে, অজড়া সে অনামিকা ভিজুথিলা একাইকা বিজুড়ি রে মুহ দেখি হেইথিলু পাখাপাখি নজর নথিলা কেউ আড়ে সেই বর্ষা সেই রাতি মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে।